تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. তবে কি তাহারা আল্লাহর সর্বগ্রাসী শাস্তি হইতে অথবা তাহাদের অজ্ঞাতসারে কিয়ামতের আকস্মিক উপস্থিতি হইতে নিরাপদ? কুল হাযিহি সাবীলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি وسبحان الله وما أنا من المشركين. بلو يهي أمار پوت اللار پتی مانوش كي آمي آهوغان كوري شو جياني آمي ايبان أمار انوشاري گانو اللح مهمان منتو ايبان جهارا اللار شوريك كوري آمي تادر انتر فوقتو نوي. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. তোমার পূর্বেও জনপদবাসীদের মধ্যে হইতে পুরুষগণকেই প্রেরণ করিয়াছিলাম যাহাদের নিকট ওহি পাঠাইতাম, তাহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই এবং তাহাদের পূর্ববর্তীদের কি পরিণাম হইয়াছিল তাহা কি দেখে নাই? যাহারা মুত্তাকি তাহাদের জন্য পরলোকই শ্রেয়, তোমরা কি বোঝো না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين. অবশেষে যখন রাসুলগণ নিরাশ হইল এবং লোকে ভাবিল যে রাসুলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হইয়াছে, তখন তাহাদের নিকট আমার সাহায্য আসিল, এইভাবে আমি যাহাকে ইচ্ছা করি সে উদ্ধার পায়, অপরাধী সম্প্রদায় হইতে আমার শাস্তি রদ করা যায় না। ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. وهدر بالتنتي بوت شكتي شمپنو بكتد جنو آتش شكا ইয়া এমন বাণী যাহা মিথ্যা রচনা নয়, কিন্তু মুমিনদের জন্য ইহা পূর্ব গ্রন্থে যাহা আছে তাহার প্রত্যয়ন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ, হিদায়ত ও রহমত।